하얀 질문 시 안에 Tu mi nemmi patta c'è nale menti pare De che ci inti alla ma po tenghe genie Tu lo va sei c'è nale menle kudo ya vare Lusora yi mangia ci are Mi anche mi lo ma me nai nale ti pare ใจสมบัติผู้ทั้งเอเจนเย่เป็นชีแค่พี่บีเบ้เซ่โชว์ไลท์ตาคอมบาร์เดย์ทุกพอร์ตอลีเวทวีนทีนัดเดย์สูมิ่งพอร์ตอยาอยู่เจ้าชิ้นโอ้ผู้สูมดาวโซมิ่งวันเนมเน่ ไม่จะเลยเลยเลยก็มาสายาได้เกี่ยวันเนี่ยอาวาเลยได้อดูปอพยายามไม่ได้มาเวจะอยากไปเกลือพยายามเลย

Yeah, yeah, let's move. 乌龟哥扯多肉美真拿的呢喂呀喂喂喂冷拿呀拿真拿呢拿上拿谁给哥路径给走呀我妈吃吃你的 真哪里瑞，毛眼无尽的车队，秒到我个表里。 ทำไมอาชีพตัวเนี่ยดีกว่าซะยื้อเฉยไล่ว่าเขามาเรียดีลูกตาทำไมอาชีพตัวเนี่ยดีกว่าซะยื้อเฉยไล่ป้าดีลูกตา 没有吃亏饭没赚，那我没回来打，那比我们吃饭闹着多，没回来嘛，没别人没亏在他的，那么一辈子在啥？比嘛龙王生产到龙傲皮皮来吧，皮吧皮身要玩着的，皮路是干将将不稳的，高将用你嘛收入苦钱替我送下的苦饼，漂亮路径啊，盘地皮们冒险路都能过，跑到路天没路漂亮啊嘛，我敢我敬的，对啦，明摆着啊嘛，脑壳皮肤，我嘛吊打金路苏老三下包嘛电路三两秒个金路苏来搞，你看那大腰来千牛，他个高把皮路没过三两。闹得天路，被吹灭灯也见路口，欧马雷路没人敢来，路边明白个小偷大灭，滴滴烟的速度来看的，我都卡呗，没人闹灭的，欧诺冲我都漏大呗，十八的再八的，真真阿飘，黑米亚的亚的亚，贝雷那哟，要领下街里的美的阿飘的面变起来，老马把的吹吹马波， 你跟不我一起对路，命令你让我去变成。让你们把人爱随对我你还得给我等拜托阿嬷好爱阿切对你的不忘啊举起来我高马里的地流大好爱阿切对你的不忘啊举起来把地流大 ကိုမင်းလာနောက်ဆက်တဲ့ညကပျော်မြင်ပြီးချစ်တော်လက်တွေမြောက်တက်တဲ့နဘဝဒီ lu ne nu tha la nau ma nae ya sa ga pe na ma me ma shi do chao ka de la ba me ai ban dan ne yau tet de khna khna me nga do a pha ma lu ba ma lau ka de pya pya me mo tui dai yin khong da ga yau ki ya ne twa ywa nye saung li de che yin ni pao twat de a a me ngo kho bi twa me awe tain lwa mya a chi de kha de li le ko sait de me mai nga twa ti kita de la pai sui chei ma da a fi de de chin dan yau pye ma shi de be ai ma na ni tua ku ye che le chain ga mya ji ku a che ko tu bat ga sei nei ma la ma ti ta ke che la mi dai pye chain ga pya mi lu ti yau ba ku sei ma twe le nyan mya ma shi min ne yau tu tu kwe le ma ga chi a lu le sei ku bi ti ni a chain dia twa pi gung si sei chan da le de pye ai ga ta ta mi ma hou pe me me bo wa twa te tain sia mya ma shi yu yu mu mu che mi yau ma ba de long na le ga tu tu pyo la de show show go need it and long as I been not it twin show my jare I can you don't tell me I been not it is in love oh no I got it not in twin don't out got it power in so you flying I yet to pop be ji yue bi so ni de rap ha shin ne ga tai ma be pu ri le ma sat ba min go mya twi phi yin so pye de yet ba chu ni de myan na ha ko lu ni de dat sa min na ma twi kin ko bo wa ha ko yin be le ba la tait cho bi tait la de a pyu ri le ma mat ba ko go mya lo ae a pyu ri ngo ba se che ma twa ba a tha cha cha chi lai san ba lu ni le tat ya ko a chit twi min le si de yo de pe na kat ga ko bo wa ma min ga da bo ri swe yet ba ma chit nai ma bu de naw so thu a phi be twa la thu a phi ha ko bo wa ko pyu si de lakkhana ae di na တော့ကိုကြည့်ကွက်တလာနှလုံးသားလေးမအိုကေမှုတွေဆွဲကလာအချစ်ပေးတိုင်းချစ်ပြန်များတာဂျုံမွေတဲ့ပြဿနာအများရန်ထိုင်ကြီးဖြစ်တဲ့ခိုးရင်းနဲ့ဖတ်ခ ါယွယွမှုမှုချစ်မိယုံမဘက်တဲ့လုံးသားလေးကတူတူပြောလာတယ်စင်စင်သာသာဆုံးဖြတ်နိုင်ယူလက်တွေအုံနောက်ကတော့ရှောက်ရှောက်ပြောနေတယ် Me too.

高原马老爷多那的给别阿里妹忙没呀小配多不老呢吃遍嘞我咋地妹撒丫的罗罗巴巴鸡呢吃马里面地呀吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐吐家嘛抓完皮肉面哪里来补吃脑骨他们抓把目标的目标是开业哭我家大美的哭家切地个烂的油别对我来迷的卡特修克比摩呀乐哥们的国家都欧叉呀老米多的切呀来里为里为面把来哭随便的呢切呀没梦的别没天路嘞得得龙千路多来你把家嘛搞你的天哪个I'm a whole day talking to me, Taya Jinsa. I go, ye, the lady, not in Yara Shindala. Do they buy Jama Kona the Tinaga? I do the sweet happy, don't let what I mean. I'm a whole day talking to me, Taya Jinsa. I go, ye, the lady, not in Yara Shindala. Do they buy Jama Kona the Tinaga? I do the sweet happy, don't let what I mean.Hold your tongue, hey, Taya Jinsa. I go, ye, the lead, the man in Yara Shindala. I'm not the one who's running out of time ကြောင်မ mane tet tet lou bi chit khan ya de min be phit ko de a ja ba ye nong la be min no na ka nyao paung bi lo che ta ja ba ke tip pin ji ne pyo bi le be kwa ywe sa ka be ka mya ma le min be ka nga tet sin tet min gao mye me da be me tu tet ta de chit twe chao ma yin gao in ne tet tet lon khan ta ni nai aw min be ka pin gao ni nwe tha da ma le sait shan ta ya ma ba tin dong tin de bo wa nga ka do ku te ku bian thu shi mwa se min po ko tha de chit ka jwe de ta so tu re ka ma ne nga ni da wa khin ne de a po ka mu re ka ywe min no ni yaw tet tet lon ba paung ba cha ba yu mye cha ne ye ni dong ga cha bu de po mye ne ga lo tu ha yan la pa de shwe min ta mi le po ma nei cha lo ne ta nga te le ba paung sa bu phit ba ma la ที่มาล้วนสวยเดียวเทที่จะนิรันดร์ไม่มาตีนายลูเล่ Mio te ta yin we twa ra cha bi mo min le ti ya ni ke bi nga so ra apo lwa nga ti cha mu ga nga twa ba kle ye min le bo wa tin ma pyo ni ra twi de a yin lo ka la song na ni ya twi lo chin lo lwa na tai za na chin ga ra chin mu ta le yi ta le khan sa mu mya so ne yin go khwe ba lo le pyo ya la me chin ne yin ma ha ta ta ne me ma shi ne ya twi nga ha ma ni da lo pyan la ga song twa ra cha bi me lo ma ya ra na chi ti lo be a song da ma lwe de che tu re a mya chi be du ga che te du ne khwe chin ma le be du ga a te khwe mi khan sa chin ma le pyan ma song lo le swe kan goun lo le we